সে আমল জায়গাতে তার আখরাতের তৈরি করবে। কৃষক কৃষিক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে, ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে, চাকরিজীবী চাকরির ক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে। এরকম সবাই যাকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছেন শাসন ক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে। আখরাতের তৈরি করাই প্রত্যেকের উদ্দেশ্য, পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব গ্রাম শহর সব জায়গার সবার উদ্দেশ্য একটাই, যে আখেরাতের তৈরি করা। যখন মৃত্যুবরণ করবে তখন বুঝবে দুনিয়ার জিন্দগি তার জন্য কতখানি দামি আর কিমতি ছিল, আফসোস করবে যতখানি দুনিয়ার জিন্দগিকে আখেরাতের জন্য নির্ধারিত করা উচিত ছিল আমি ওরকম ভাবে আখেরাতের জন্য নির্ধারিত করতে পারি নাই, আফসোস করবে। মেরে মোহতারাম দোস্ত বুঝব, দুনিয়াতে যদি সে একবার আলহামদুলিল্লাহ বলে একবার সুবহান আল্লাহ বলে একবার আল্লাহু আকবর বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রতিটি কলমার বদলে আল্লাহ তাআলা তাকে আখেরাতে এমন নেয়ামত দান করবেন যে নেয়ামত সমস্ত দুনিয়ার মোকাবেলায় বাড়িয়ে হবে, সমস্ত দুনিয়ার মোকাবেলা বাড়িয়ে হবে। সুবহানাল্লাহ, এর বদলে আল্লাহ তাআলা যে আখেরাতে দিবেন তার মোকাবেলা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব মিলাইয়া করতে পারবে না। দুনিয়ার সব সম্পদ দিয়া সে এই কলমার মূল্য আদায় করতে পারবে না। দুনিয়া খতম হয়ে যাবে কিন্তু আখেরাত কোনদিন শেষ হবে না। একটা কলমার নেকি সে চিরকাল পাইতে থাকবে কিন্তু দুনিয়া সে যতই তাকে দেওয়া হোক এর বদলে যতই তাকে দুনিয়ায় দেওয়া হোক কিন্তু দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়া দুনিয়ার ভিতরে যা আছে সব মিলিয়ে একটা তসবির মূল্য আদায় করতে পারবে না। একটা তসবির মূল্য সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি। এর মধ্যে আমি দোষ করব, সে তার আমলের মূল্য আসতে বুঝতে পারবে যে এক একটা কালিমা কিরকম মূল্যবান ছিল, আর তার সমস্ত পুরো দিন কিরকম মূল্যবান হবে। মেরে মোহতারাম দোস্ত বুঝব, এক বেড়ে করা চাই, এটি হল রবিওয়ালা মেহনত, যে মেহনতের দ্বারা আমলের কিমত ও মূল্য তার দিলের মধ্যে বসে যাবে। আর তার আমল করার যোগ্যতা পয়দা হয়ে যাবে, তার মধ্যে ওই ইমান আসবে, সেই ইমান তার কবরে কাজে লাগবে। সেই দাওয়াতওয়ালা মিনের দ্বারা তার ওই ইমানি আমল হাসিল হবে, ইমানি আমল তার কবরে তার লাগবে, কবরে তার কাজে আসবে, আখেরাতে কাজে আসবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতওয়ালা মিনের দ্বারা সে ওই ইমান হাসিল করবে, ওই ইমানি আমল হাসিল করবে, যে ইমান ও আমলের দ্বারা সে চিরকালের জান্নাত হাসিল করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতওয়ালা মিনের উসিলায় এমন ইমান ও আমলওয়ালা জিন্দেগি দিবেন যে জিন্দেগির উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হায়াতে তৈয়বা দান করবেন, হায়াতে তৈয়বা, এবং ওই ইমানের দ্বারা সে আল্লাহ তাআলা যত নিষেধ বিষয় আছে সমস্ত নিষেধ বিষয় থেকে সে বাঁচতে পারবে। ওই ইমান তাকে হারাম কাজ থেকে বাঁচিয়ে দিবে, হালালের উপরে চালাইয়া দিবে। যত রকমের নিষেধ বিষয় আছে ওই সব নিষেধ বিষয় থেকে তাকে বাঁচিয়ে দিবে, এবং আল্লাহ তাআলার পছন্দনীয় নেক আমলওয়ালা জিন্দেগির উপরে তাকে উঠাইয়া দিবে, তৈয়ার করে দিবে। আল্লাহ তাআলা এই দাওয়াতওয়ালা মেহনতুর সিলায় তাকে ওই ইমান দান করবেন, আর ওই ইমানি জিন্দেগি নেক আমলওয়ালা জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা ওই আমলের বরকতকে দুনিয়াতে জাহির করবেন, তার জিন্দেগি শান্তির জিন্দেগি হবে, বরকতের জিন্দেগি হবে, সফলতার জিন্দেগি হবে, ইজ্জতের জিন্দেগি হবে। আল্লাহ তাআলা তাকে কামিয়াবের জিন্দেগি দিবেন, যেদিকে তাকাবে ওদিকে সে দেখবে তার সমাধান, ঘরের দিকে তাকাবে সে ইমানের বুনিয়াদের উপরে আমল বানাইছে, ইমানি আমাল আল্লাহ তার ঘরের জিন্দগিতে শান্তি রহমত বরকত দান করবেন। ঔলাদের দিকে তাকাবে, বিবির দিকে তাকাবে, সে দেখবে আমার কোন সমস্যা নাই, সে শান্তি লাভ করবে, খুশি হয়ে যাবে। আত্মীয় স্বজন তাদের নিকটে সে শান্তি পাবে, ইজ্জত পাবে, এবং তার কোনো ভয় ভীতি নাই, মনে কোনো অশান্তি নাই, তার কোনো দুশ্মন নাই, তার সব দোস্ত সে দেখতে পাবে। আমার দুশ্মন বলতে কেউ নেই, দুশ্মন একমাত্র নফস আর শয়তান, সে কাউকে দুশ্মন মনে করবে না। এই জন্য যে আল্লাহ তাআলা তাকে সেই ইমানি জিন্দগি নেক আমলওয়ালা জিন্দগি দান করেছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মানুষ ইজ্জত চায়, ইজ্জত দিবেন, শান্তি চায়, শান্তি দিবেন, বরকত চায়, বরকত দিবেন, আর দিনওয়ালা একমাত্র আল্লাহ, দিনওয়ালা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে চান আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। আর যখন লোকের আমল ভালো হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ভালো ক্ষমতাওয়ালাকে ক্ষমতার মধ্যে বহাল করবেন, তাদের জন্য এই ক্ষমতাওয়ালা শান্তি উচিল হয়ে যাবে, অশান্তি থেকে তাদেরকে রেহাই দান করবে। আর যদি আমল বুড়া হয়ে যায়, বুড়া লোককে ক্ষমতাসীন করবেন, আর সমস্যাগত জিন্দগিতে এক অশান্তির কারণ হয়ে যাবে। এরম হতরাম দোষ দিন অনেক মত আল্লাহ আল্লাহ তালা যাকে চান ইজ্জত দেন, যাকে চান আল্লাহ তালা জলি করেন, যাকে আল্লাহ তালা ইজ্জত দিবেন তাকে কেউ জলিল করতে পারে না, আর যাকে আল্লাহ তালা জলিল করবেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ইজ্জত এবং জিল্লত আল্লাহ তালার হাতে, আল্লাহ তালা তখন তাকে ইজ্জতলা জিন্দগি দেন যখন সে আল্লাহ তালাকে ইমান ও আমল দ্বারা, ইমানি আমাল দ্বারা রাজি করবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করেছে ইমান ও আমলের দ্বারা, কিন্তু নকশা দেখা যায় মনে হয় যেন জিল্লতির নকশা। আল্লাহ তালা এই জিল্লতির নকশার মধ্যে তাকে ইজ্জত দান করবেন। আল্লাহকে নারাজ করেছে নকশা দেখা যায় ইজ্জতের নকশা, আল্লাহ তালা ইজ্জতের নকশার মধ্যে তাকে দলিল করবেন, দলিল করবেন। আম্বিয়া আলাইহিমুস-সালাম তাদের ঘটনা, তাদের জিন্দগি একটা প্রমাণ করতেছে। ফিরাউন তার কাছে সব আসবাব সফলতার হেফাজতের ইজ্জতের ওইখানে আল্লাহ তালা দলিল করেছেন। মুসা আলাইহিস সালাম অসহায় ও আল্লাহ তালা ওখানে আশ্রয় দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে কামিয়াব করেছেন। মেরে মুসলাম দোস্ত বুজুর্গ, ইজ্জত জিল্লত আল্লাহ তালার হাতে, কামিয়াবি না কামিয়াবি আল্লাহ তালার হাতে। আল্লাহ তালা সর্ববিষয়ে ক্ষমতাবান, আল্লাহ তালা আপন ক্ষমতায় আপন কুদরত দ্বারা রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন, যখন নাকি দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন রাত বড় হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে, যখন নাকি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন রাত ছোট হয়ে গেছে, দিন বড় হয়ে গেছে। তুরজুল লাইলা ফিন নাহার ওয়া তুরজুন নাহার ফিল লাইল, আল্লাহ তাআলা আপন ক্ষমতায় জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন। অতখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে অতখরিজুল মাইয়্যিতে মিনাল হাইয়্যি, আল্লাহ তাআলা জীবিত মুরগি থেকে মৃত ডিম বের করছেন, আবার মৃত ডিম থেকে জীবিত মুরগির বাচ্চা বের করছেন। আল্লাহ করনে ওয়ালা, আল্লাহ তালা মানুষ থেকে মৃত পানির কাতরা বের করছেন, মৃত পানির কাতরা থেকে আল্লাহ তালা মানুষের জীবিত সন্তানকে আল্লাহ তালা পয়দা করেছেন। মেরে দোস্ত করণওয়ালা আল্লাহ, আল্লাহ তালারই একমাত্র ক্ষমতাবান, এবং আল্লাহ তালা যাকে চান আল্লাহ তালা তাকে বেহিসাব বেগুমান রুজি দান করেন। রুজি দেওয়ার একমাত্র আল্লাহ, রুজি দেওয়ার একমাত্র আল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অতএব মন্দির হিসাব আপনি যাকে চান তাকে বেহিসাব বেগুমান রুজি দান করেন। ইমানওয়ালা বিশ্বাস করবে আল্লাহ তাআলার উপরে, আল্লাহকে রাজি করবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য আপন কুদরত দ্বারা এক সফলতার জিন্দগি, কামিল জিন্দগি নসিব করবেন। মেরে মোহতরম দোস্ত, মেহনত দাওয়াত আলা মেহনত, দাওয়াত আলা মেহনতের মধ্যে আল্লাহ তাআলা তার সহি ইমান দান করেন। যারা আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই মুসলমানের জন্যই দাওয়াত আলা মেহনত, কোন কাফের আর মুশরিক দাওয়াতুল মেহনত করবে না, তারা তো অমুসলমান, তারা কেবল দাওয়াতুল মেহনত করবে। ইমানের দাওয়াত, আমালের দাওয়াত, আল্লাহ তালার দাওয়াত, আখরাতের দাওয়াত ইমানওয়ালারা করবে। মেরে মোহতরম দোস্ত, ইমানওয়ালাকে মেহনত করে ইমানি জিন্দগি বানাইতে হবে। ইমানি জিন্দগি হল নেক আমলওয়ালা জিন্দগি, যখন নাকি সে ইমান বলেছে, এখন সে বুঝতে পেরেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ওই সহি ইমান দান করবেন এবং তাকে ইমানি আখলাক দান করবেন, যে ইমানি আখলাক দিনের পরিপূর্ণতা, আখলাক ওয়ালা জিন্দগি। তার মধ্যে ইমান আসছে, তার মধ্যে আমল আসছে, তার মধ্যে আখলাক আসছে। এজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এলেম পয়লা এলেম রাখবে ইমানের এলেম, যে এলেম কলমের মধ্যে পয়দা হয়। এরপরে তার লাগবে আমলওয়ালা এলেম, আমলওয়ালা এলেম যেটা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে প্রকাশ হয়, যখন নাকি কলবের মধ্যে ইমানি এলেম আসা যাবে, তখন তার মধ্যে আমলওয়ালা এলেম আসা যাবে, যে আমল দ্বারা সে, যে এলেম দ্বারা সে আমলকে তৈরি করতে পারবে। আম্বিয়া আলাইহিমুসসালাম কামিয়াবি সফলতা ইমান ও আমলের মধ্যে বাতাইছেন, আর আমল কিভাবে করতে হবে সেটা বাতাইছেন, এবং নিয়ম বাতাইছেন আমল পরিণতি করতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। নির্মোদরাম দোস্ত, এটি হল ইমানওয়ালাদের, ইমানওয়ালাদের ইমান এবং ইমানওয়ালাদের আমল, ইমানওয়ালাদের আমলওয়ালা জিন্দগি। সে তলবা করেছে, ইমানওয়ালা হয়েছে, অথচ সে ওই ইমান দ্বারা আমল বানাইতে পারে নাই, হারাম করে বাঁচতে পারে নাই, তুমি বলতো হালাল করতে পারে নাই, সত্য জিন্দগি যাপন করতে পারে নাই, সে সেই আখলাক করা জিন্দগি যাপন করতে পারে নাই, তাইলে তার এই ইমান সহি হয় নাই। শুধু ইমান এই কালমা জবানে পড়েছে, এই ইমান তার দিলের মধ্যে আসে নাই, সহিভাবে তার ইমান দিলের মধ্যে আসে নাই বলে সে আমলের মধ্যে কমজোর, সে নামাজে কমজোর, রোজায় কমজোর, হজে কমজোর, জাকাত আদায় করার মধ্যে কমজোর, হালাল হারাম তমিজ করার মধ্যে কমজোর, সত্য মিথ্যার মধ্যে কমজোর। মেয়ে দোস্ত, এই ইমান তাকে সত্যের উপর উঠাইতে পারে না, ইমান তাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, ইমান তাকে হকের উপরে তৈরি করতে পারে না, সে না হক থেকে বাঁচতে পারে না। মেয়ে দোস্ত, পবিত্র জিন্দগির উপরে উঠাইতে পারে না এবং অপবিত্র জিন্দগি থেকে বাঁচাইতে পারে না, কেন তার মধ্যে ওই ইমান, সে ইমান আসে নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সিকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সিহ্হাতান ফি ঈমানি ওয়া ঈমানান ফি হুসনি খুলুকি। আয় আল্লাহ আমাকে সহি ঈমান দান করেন এবং আমাকে ইমানওয়ালা আখলাক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নি বুয়িতু লিউতাম্মিমা মাকারিম আল আখলাক, আমি এজন্য আসছি, আমাকে এজন্য পাঠানো হয়েছে যে আমি যেন উত্তম আখলাককে পূর্ণতার মধ্যে পৌঁছে দেয়। বুঝলেন তো? ইমান আমালের মধ্যে প্রকাশ পাবে, আমাল আমাল যখন সহি হবে, ইমানি আমাল হবে, তখন তার ইমান আখলাকের মধ্যে প্রকাশ পাবে, সে ইমানওয়ালা আখলাক বানাইতে পারবে। যদি সে ইমানওয়ালা আখলাক বানাইতে পারে, তার জন্য দিন, তার কাছে দিন পরিপূর্ণ হয়ে গেল। না হয়তো কোন রকম ইমান আমলের মধ্যে প্রকাশ পাইল দুর্বলতার সাথে, কিন্তু আখলাকের লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, লেনদেন লেনদেনের লাইনে তার ইমান একেবারেই বাইর হয়ে যাবে। বুঝতে পারতেছে না, সেই জন্য যে সে সহি ইমান বানাইতে পারে নাই, সহি ইমান বানাইতে পারে নাই। মেরে মুসলমান দোস্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ ফরমান, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ওই ব্যক্তি কামিল ঈমানওয়ালা, যার আখলাক সুন্দর হয়ে গেছে, আখলাক সুন্দর হয়ে গেছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই জিনিসকে পছন্দ করবে যে জিনিস সে তার নিজের জন্য পছন্দ করে। নিজের জন্য পছন্দ করে, যদি সে তার ভাইয়ের জন্য পছন্দ করতে না পারে, সে ইমানওয়ালা হইতে পারে নাই। যদি সে ভাইয়ের জন্য পছন্দ করে, যে জিনিসে তার নিজের জন্য পছন্দ করে, তাহলে তো সে আখলাকওয়ালা হলো, সে আখলাকওয়ালা সাব্যস্ত হলো। কিন্তু ইমানওয়ালা সাব্যস্ত হলো, কিন্তু সে কামেল ইমানওয়ালা তখন হবে যে ভাইয়ের জন্য আমি চাইছি, কিন্তু ভাইয়ের জন্য আমি আমার আগে চাই, আমার জন্য আমি পরে চাই, আমি আমার জন্য চাই, ভাইয়ের জন্য চাই। এটা তো ঠিক আছে, ইমানি আখলাক, তার মধ্যে ইমান আছে, কিন্তু তার ইমান তখন হবে যখন সে ভাইয়ের জন্য নিজের থেকে আগে চাবে। তাইলে যার আখলাক সুন্দর সুন্দর হয়েছে, সে কামের ইমান সাব্যস্ত হয়েছে, কামের ইমানওয়ালা সাব্যস্ত হয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ বলছেন যে তুমি তোমার ভাইকে তোমার চেয়ে বেশি মহব্বত করো, তুমি তোমার জন্য যা চাও তুমি ভাইয়ের জন্য চাও, আর ভাইয়ের জন্য আগে চাও। যে অন্যের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে। যে ভাইকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ কি আওনে রাখি, মা কার রাখবে কি আওনে রাখি। ভাইয়ের সহযোগিতা করে, ভাইয়ের উপকার করে, আল্লাহ তার উপকার করবেন, আল্লাহ তার সহযোগিতা করবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যখন ইমান গণবে তখন তার নেক আমল গণবে, জিন্দগি তার সুন্দর হবে এবং তার আখলাক গণবে, সে একজন পরিপূর্ণ ইমান দ্বারা সাব্যস্ত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানওয়ালাকে, এই কামিল ইমানওয়ালাকে সব সময় দুনিয়াতে কামিয়াব করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে সবচেয়ে মর্যাদাশালী করবেন, আল্লাহ তাকে বড় জান্নাত দান করবেন। মেরে মোহতরম দোস্ত, সাওয়াত ওয়ালা মেহমান, ওয়ালা সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, বিরাট ক্ষতির মধ্যে, নাকামির মধ্যে, যারা ইমান বানাইছে, নেক আমল করছে। আর ইমান এবং আমল কিভাবে সে বানাইছে, সেটা হলো মেহনতের দ্বারা, অথবা সব হাত, অথবা সব ঈশ্বর। সে তাওয়াক্কুল হক করতেছে, হকের জন্য বলা দেওয়া করতেছে, হকের জন্য দাওয়াত দিতেছে, নসিহত করতেছে। ইমান আর আমলের জন্য সে ইমান বানাবার ফিকির চেষ্টা করতেছে, আর আমল বানাবার ফিকির চেষ্টা করতেছে। আর এদিকে যাতে সে ইমান ও আমলের পরে মজবুত থাকতে পারে, বিভিন্ন আপদে বিপদে, বিভিন্ন হালতে, আর হালতে সেগুলো টিকে থাকতে পারে, তার জন্য অবলম্বন করতেছে। বলতেছে যে সবর করতে হবে, বরদাস্ত করতে হবে, আল্লাহকে রাজি রাজি করার জন্য ওই রাস্তায় আরো ভয়াবহ করতে হবে, তাকে তৈরি করতেছে, যেন সে আল্লাহ তালা থেকে দূরে সরে না যায়, সেজন্য আমলের জমি থেকে দূরে সরে না যায়, এবং আমলের মেহনত থেকে যেন সে দূরে সরে না যায়, তাকে তার জন্য উৎসাহিত করতেছে, তৈরি করতেছে। যে বলল সর্বপ্রথম আল্লাহ তাকে দিবেন, আর এই বলা কোরআন দ্বারা আল্লাহ তালা পরিবেশকে তৈরি করবেন, এবং সবাইকে আল্লাহ তালা ইমান ও আমলওয়ালা জিন্দেগি এবং তার মধ্যে মজবুত থাকার জিন্দেগি আল্লাহ তালাদেরকে নসিব করবেন। এই জন্য দাওয়াতুল্লাহ মেহনত এবং দাওয়াতুল্লাহ মেহনতের এক পরিবেশ তৈরি করা। মেহমুদ্রাম দর্শন যোগ এই জিম্মদারি সমস্ত উন্নতির কেমন পর্যন্ত সমস্ত মানবতার যারা ইমান হাসিল করেছে, এই দাওয়াতুল্লাহ মেহনত তাদের জিম্মদারি। আর এই মেহনতের দ্বারা যখন নাকি ইমানের পরিবেশ তৈরি হয়ে যায় হবে, তো আল্লাহ তাআলা এই ইমানওয়ালাদের উসিলায় এবং ইমানের পরিবেশ বানাবার উসিলায় যারা অমুসলমান তাদের তো মুতাসির করবেন, প্রভাবিত করবেন। তারা মুসলমানের সফলতা কামিয়াবিকে দেখে, মুসলমানের জিন্দগিকে দেখে তার প্রভাবিত হবে, তারাও ইমানের ছায়া চলে আসবে, তারাও কলমা কর্মওয়ালা হবে, কলমা করে তারাও কম কলমাওয়ালা জিন্দগি হাসিল করার জন্য কোশিশ করবে। মেরে মধ্যে দোস্ত অল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অমুসলমানকেও ইসলামের ছায়া করে নিয়ে আসবেন। কিন্তু